আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা দীর্ঘদিন ধরে পাপ নিয়ে আলোচনা করছি। পাপ, পাপের শাস্তি দুনিয়াতে কি এবং আখেরাতে কি। আজকে জাহান্নামে পাপের শাস্তি স্বরূপ কি দেওয়া হবে, তার মধ্যে প্রথম আমরা আজকে আলোচনা করব জাহান্নামীদের খাদ্য কি আর জাহান্নামীদের পানীয় কি। সাধারণত আমরা পানাহার করি, এক জিনিস হচ্ছে পান করার জিনিস, যেটা বাংলাতে অবশ্য দুটি খাওয়া বলে, ভাত খাওয়াও খাওয়া, পানি খাওয়াও খাওয়া। কিন্তু ভাত খাওয়া হচ্ছে খাওয়া, কিন্তু পানি পান করা, শরবত পান করা, চা পান করা, যেগুলো পান করার জিনিস। তো এই খাদ্য আর পানীয় জাহান্নামে কি, আমরা আজকে এক নজর দেখে নেব। জাহান্নাম পরকালের এক নিকৃষ্টতম বাসস্থান, যা আল্লাহ পাক কাফেরদেরকে, সত্য প্রত্যাখ্যানকারীদেরকে, অবিশ্বাসী মুশরিক মুনাফিক এবং পাপিষ্ঠদের জন্য সৃষ্টি করে রেখেছেন। জাহান্নাম সৃষ্টি হবে না, জাহান্নাম সৃষ্টি আছে, জাহান্নাম সৃষ্টি করা আছে, যেখানে তারা স্ব কৃতকর্মের শাস্তিমূলক প্রতিফল ভোগ করবে। পার্থিব জীবনে কাফেররা সাধারণত শীতল বায়ু, এই যে আমরা এসি লাগিয়ে রেখেছি, এসি দিয়ে আমরা আরামসে ঠান্ডা হাওয়া খাচ্ছি, আবার এখন শীত পড়েছে, শীতের সময় এসি চালিয়ে গরম হাওয়া খাচ্ছি। তো যাদের পয়সা আছে তারা ঠান্ডার সময় শীতল শীতল বায়ু, ছায়া এবং শীতল পানীয় দ্বারা বিলাসিতায় মগ্ন হয়ে পুনরুত্থান বা পরকালকে অবিশ্বাস করে অমনীয়ভাবে অনমনীয়ভাবে ঘোরতর পাপে লিপ্ত হয়। ফ্রিজ রাখা আছে মাশাআল্লাহ, এই ফ্রিজ থেকে আমরা ঠান্ডা পানি বের করে খাচ্ছি। তা সেই দিন তার প্রতিফল স্বরূপ জাহান্নাম হতে তাকে পান করতে দেওয়া হবে, খুব এসির হাওয়া খেয়েছ, নাও এসো গরম হাওয়া খাও। আর গরম বলতে সাধারণ গরম না, সাংঘাতিক গরম। আর পান করবে কি পানি, ফুটন্ত পানি। আর অবস্থান করবে কোথায়, কিসের ঘর? আজকাল দেখেছেন বরফের ঘরে, বরফের হোটেলে সব খাওয়া খাচ্ছে, দেখেছেন না? দেখেননি? আজকাল চলছে, অনেক জায়গাতে ফেস্টিভ্যাল চলছে, বরফ কেটে কেটে বরফের ঘর বানিয়েছে, সেই বরফের ঘরে, বরফের ঘরে বসে, বরফের ঘরে বসে মদ খাচ্ছে, মদও পর্যন্ত জমে যাচ্ছে, গরম করে করে খাচ্ছে। তো বরফের ঘর কেটে তারা দেখেন আনন্দ করছে। কাল জাহান্নামে আগুনের ঘর হবে, আগুনের ঘর হবে, সেই আগুন কেটে আল্লাহ তাআলা ঘর বানিয়ে দেবেন, আর সেই ঘরে আগুনের বিছানা থাকবে, সবকিছু থাকবে, আর সেখানে থাকবে ধুমোর ছায়া। যদি বলেন যে ছায়া চাই, তাহলে ধুমোর ছায়া, কিসের ছায়া? জাহান্নামের আগুনের ধুমোর ছায়া। মহান আল্লাহ বলেছেন ওয়াসহাবুস শিমাল, মাসহাবুস শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون। কাল কিয়ামতের দিনে ডান হাতওয়ালা আর বাম হাতওয়ালা হবে। ডান হাতওয়ালা বাম হাতওয়ালা মানে যাদের হাতে ডান হাতে, যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা হবে কি বাসী, জান্নাত বাসী, আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তাহারা হবে জাহান্নাম বাসী। বাম হাতওয়ালারা কত হতভাগা, বাম হাতওয়ালারা তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো বর্ণ ধোঁয়ার ছায়ায়, কালো বর্ণ ধোঁয়া, আগুনের ধোঁয়া। জাহান্নামের আগুনের রং কি বাসান আন্দার, কালো, যা শীতলও নয় আরামদায়কও নয়। ইতিপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে, দুনিয়াতে ভোগ বিলাসে ছিল, ঠান্ডার সময়ে গরম হাওয়া খেত আর গরমের সময় ঠান্ডা হাওয়া খেত, এবং অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে। দেখছেন, পাপ কর্মে মদ খাওয়াতে, সুয়র খাওয়াতে আর নানা রকম হারাম খাওয়াতে মত্ত ছিল। তারা বলতো মরে হার ও মাটিতে পরিণত হলেও কি আমরা অবশ্যই পুনরুত্থিত হব, মানে পুনরায় আল্লাহর কাছে পুনরুত্থিত হয়ে পুনরায় জীবিত হয়ে আল্লাহর কাছে হিসাবদিহি করতে হবে, এটা বিশ্বাস ছিল না আমার, না আমাদের পূর্বপুরুষগণ, না এই বিশ্বাস ছিল না। ওই যে ভেটেন গাঙ্গে যেতে ভালো, পুঁজি ভেঙে খেতে ভালো, যত কষ্ট উজুতে আর বুঝুতে, যত কষ্ট উজুতে আর বুঝুতে, খুব আরামসে গেছো, চলো হিসাব দাও এবারে, উঝো এবং বুঝো দেখি কেমন। তো মোট কথা আল্লাহ তাআলা তখন হিসাব নেবেন। আর এরা দুনিয়াতে মত্ত ছিল ভোগ বিলাসে, এবং পুনরুত্থানকে তারা মনে করত না যে এরপরে আবার জীবন আছে। অবশ্য অনেকে মনে করে জীবন আছে, দুনিয়াতেই আবার জীবন আছে, অনেকে স্বর্গ নরক বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাস আলাদা। জাহান্নামীদের খাদ্য কি হবে? সেখানে তো খেতে হবে কিছু, তাই না? সেখানে খেতে তো কিছু হবে। আচ্ছা, কেয়ামতের মাঠ, যে কেয়ামতের ময়দানে কতদিন হবে বাদশাহ নামদার? কেয়ামত যে কেয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে, বা কেয়ামতের দিনটা কতদিন লম্বা হবে, কত সময় লম্বা হবে? 50,000 বছরের সমান। আল্লাহ আকবার! যদি কোনো মানুষকে 50,000 বছর থাকতে হয় তো তাকে কিছু খেতে হবে তো নাকি? হাসরের ময়দানে যে মানুষগুলো থাকবে তারা কি না খেয়ে থাকবে? পানি পান করানোর জন্য বলা হচ্ছে যে সাহায্য কৌশলের পানি আছে, খাবার জন্য কি আছে? খাবার আল্লাহ তাআলা অটোমেটিক খাবার তৈরি করে দেবেন আপনার পায়ের নিচে, এই মাটি আপনার কি হয়ে যাবে? রুটি হয়ে যাবে, তাই না? রুটি হয়ে যাবে, খুবজ হয়ে যাবে, আর সেখান থেকে মানুষ খাবে, খাদ্য গ্রহণ করবে। কিন্তু জাহান্নামে গিয়ে আপনার খাদ্য কি, খাদ্য কি? এক নম্বর খাদ্য হলো যন্ত্রণাদায়ক জাক্কুম বৃক্ষ, জাক্কুম এই এক প্রকার সবজি, তাই না? এই সবজি আপনাকে খেতে দেওয়া হবে, এই গাছ আপনাকে খেতে দেওয়া হবে, যন্ত্রণাদায়ক কাঁটাদার গাছ। মহান আল্লাহ বলেছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم এ হচ্ছে সূরা সাফাত 62 থেকে 68 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আপ্যায়নের জন্য কি এটি উত্তম না? জাক্কুম বৃক্ষ সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। এ বৃক্ষ জাহান্নামের তলদেশ হতে উদ্গত হয়। এই গাছের শিকড় কোথায় আছে? জাহান্নামের তলদেশ থেকে। এই গাছ বিশাল গাছ, তার মানে এর মোচা শয়তানের মাথার মতো। এই গাছের আবার মোচাও আছে, মোচা পর্যন্ত, ওই যে খেজুরের ওটা কি বলে কাঁধি যেটা, মোচা যেটা, সেই মোচা হবে শয়তানের মাথার মতো। শয়তান দেখেছেন নাকি? কিন্তু শয়তান নাম শুনেই অনুমান করা যায় কত বিশ্রী সে, তার মাথার মতো এই মোচাটা হবে। আল্লাহ আকবার! সীমা লঙ্ঘনকারীরা জালেমরা তা ভক্ষণ করবে এবং তা দিয়ে উদর পূর্ণ করবে, তার উপর অবশ্যই ওদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে। হয়তো যে কাঁটাদার গাছ খেলেই তো গলায় আটকে যাবে, তাই না? তখন পানি চাইবে, আর পানি তখন কি দেওয়া হবে? ফুটন্ত পানি। অতঃপর অবশ্যই ওদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা অন্য এক সূরাতে বলছেন, সূরা ওয়াকেয়া 52-56 নম্বর আয়াত, সুম্মা ইন্নাকুম আইয়ুহা দ্বাল্লুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুযুলুহুম ইয়াউমাদ্দিন, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম বৃক্ষ এবং ওটা তারা তোমরা উদর পেট পূর্ণ করবে, তারপর তোমরা পান করবে ফুটন্ত পানি, পান করবে পিপাসার্থ উটের মতো। এমন যে পান করবে না তা না, পেঁয়াজ তো লেগেই আছে, এখন সামনে যেটাই আসছে পানের জন্য ধক ধক করে পান করবে। কেয়ামতের দিন এটাই হবে তাদের আতিথ্য আপ্যায়নের জিনিস। বাদশার কাছে গেলে বাদশা হুজুর ঠান্ডা খাবেন না গরম খাবেন, তাড়াতাড়ি করে বসতে দিয়ে ঠান্ডা খাবেন না গরম খাবেন, আতিথ্য আতিথেয় আতিথেয়তা, তারপরে আপ্যায়নের জিনিস হয় গরম চা আর না হয় ঠান্ডা পেপসি, ঠান্ডা খাবেন না গরম খাবেন কফি, এখন কফি দেওয়া হবে জাহান্নামে তাই না, আর খেতে দেওয়া হবে জাক্কুম গাছের সাথে এই খাবার। আল্লাহুল মুস্তাআন। সূরা দুখান 43 থেকে 50 আয়াত আল্লাহ বলছেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তামুল আসিম কালমুহলি ইগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিনুহু ইলা সাওয়াইল জাহিম ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ إِنَّ هَذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ। নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপিষ্ঠদের খাদ্য, গলিত তামার মতো তা পেটের ভিতরে ফুটতে থাকবে গরম পানি ফোটার মতো। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ওকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর মাথায় ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও এবং বলো আস্বাদ গ্রহণ করো, চিকতে থাকো, তুমি তো ছিলে সম্মানিত সম্ভ্রান্ত, বিরাট ভদ্র ছিলে দুনিয়ার বুকে তাই না, খুব সম্মান পেয়েছিলে মানুষের সম্মানে, কারো সিজদা নিয়েছো, কারো প্রণাম নিয়েছো, কারো আশেপাশের লোক ঘিরে থেকে কত রকমের সম্মান পেয়েছো, তুমি ছিলে সম্ভ্রান্ত, তুমি ছিলে ভদ্র তাই না, এটাই শাস্তি আজকের দিনে দেখো শাস্তি, এটা তো সেই শাস্তি যার সম্পর্কে তোমার সন্দেহ ছিল, তুমি সন্দেহ করতে এখন শাস্তি বোঝো। হাদিসে একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্য হাদিসটা সহিহ না যঈফ নিয়ে দ্বন্দ্ব আছে, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি শেষ তাহকিক অনুযায়ী হাদিসটা দুর্বল, অন্যান্য মুহাদ্দিসরা সহিহ বলছেন বা মুহাদ্দিস আলবানীও আগে সহিহ বলেছেন, সেটা হচ্ছে লাউ আন্না কাতারাতাম মিনাজ জাক্কুম কাতারাত আও কুতারাত ফি দারিদ দুনিয়া আও কাতারাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলি দুনিয়া মা আয়শাহুম ফা কাইফা বিমান তাকুনু তাআমুহ। এই জাক্কুম গাছের যে খাবার আপনি খাবেন কতটা পাওয়ারফুল, ওই জাক্কুমের সামান্য পরিমাণ যদি জাহান্নাম হতে পৃথিবীতে আসে তাহলে পৃথিবীর খাদ্য ও পানীয় তার বিষাক্ততায় বিনষ্ট হয়ে যাবে। বুঝতে পাচ্ছেন, যেমন আমরা বলি যে জান্নাতের হুর, জান্নাতের হুরের কথা শুনেছেন, আপনারা কেউ পাবেন নাকি, নেবেন নাকি আপনারা, তো মোহর মোহর তৈরি করছেন বিয়ে করার জন্য, এমনি তো বিয়ে না করলে পাবেন না, হুর নেওয়ার জন্য মোহর তৈরি করছেন নাকি অল্প মোহর দিয়ে বিয়ে হয়ে যাবে ভাবছেন। আচ্ছা, সেই মহিলা যে মহিলা আপনার জন্য রাখা আছে আপনার স্ত্রী করার জন্য, সেই স্ত্রী যদি একবার আকাশে উঁকি মারে তাহলে কি হবে তাই না, উজ্জ্বল হয়ে যাবে, আর যদি একবার থুতু মেরে দেয় কি হবে, সারা পৃথিবী সারা বিশ্ব সুগন্ধে ভরে যাবে। দেখছেন সামান্য জিনিস, তেমনি জাক্কুম এর বিপরীত, জাক্কুম গাছ এমন যে জাক্কুমের যদি একটা অংশ সামান্য কিছু পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয় পৃথিবীর সমস্ত খাদ্য পানীয় কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিষে ভর্তি হয়ে যাবে। তাহলে যার খাদ্য হবে তার অবস্থা কি হবে, তাহলে যার খাদ্য হবে তার অবস্থা কি হবে, সে তো মারা যাবে হুজুর তাই না, মারা কোথায় যাবে, মারা গেলে তো হয়ে গেল শেষ, শেষ হবে না, সেদিন তো মৃত্যুই মারা যাবে, সেদিন আর মরণ নেই, কার মরণ আছে, মরণেরই মরণ, সেদিনে আর কেউ মরবে না। দু নম্বর খাদ্য হলো জারিয়ে, যাকে জারিয়ে বলা হয় আরবিতে, সূরা গাশিয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিয়ে। এ দাঁড়িয়ে কি হুজুর, এটাও এক প্রকার কাঁটাময় বিষাক্ত গুল্ম, গুল্ম মানে লতা পাতার মতো কিছু গাছ যেটা বিষাক্ত, আর তাতে কি আছে, কাঁটা আছে, যা জাহান্নামীরা ভক্ষণ করবে, যাতে যা খেয়ে তারা পুষ্ট হবে না এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত হবে না। তাই বা হয়নি, গরম পানি খেলে কি পেঁয়াজ মেটে নাকি, তেমনি অখাদ্য খেলে কি খিদে মিটবে, খিদে মিটবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা গাসিয়া 6 নম্বর আয়াতে, লাইসালাহুম তাআমুন ইল্লা মিন দরি, লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জুউ, ভোক খিদে মরবে না। তিন নম্বর খাদ্য হচ্ছে গলায় আটকে যায় এমন খাদ্য, জানি না গলায় গেল মানে আপনি গিলতে যাবে না, গলায় আটকে যাবে। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ওয়া তাআমান যা গুসসাতিন আযাবান আলিমা, এমন জাহান্নামে এমন খাদ্য রাখা হয়েছে যা গলায় আটকে যাবে। চার নম্বর খাবার হচ্ছে রিসলিন, খাবারটার নাম কি, রিসলিন, জাহান্নামীদের এটা কি, জাহান্নামীদের ক্ষত নিঃসৃত স্রাব, জাহান্নামী যাবে আঘাতে তাদের দেহ থেকে পুঁজ বের হবে, রক্ত বের হবে, তাই না, এই রক্ত আর পুঁজ বের হলে সেটাকে আল্লাহ তাআলা কি করেছেন, সঞ্চয় করার ব্যবস্থা করেছেন, সেটাকে পৃথক করে ধরে রাখার সংগ্রহ করার ব্যবস্থা করেছেন, আর সেগুলো সংগ্রহ করে ধরে রেখে পাত্রের মাধ্যমে দিয়ে কাদের খাদ্য হবে, জাহান্নামীদের খাদ্য হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই একটা কথা বলে রাখি, যদি কেউ দিনে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, তিনবার যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নার কিংবা আল্লাহুম্মা আজিরনী মিনান নার, যে সকাল সন্ধ্যা সাতবার করে পড়া ঠিক না, মানে আপনি এমনি বলবেন মনে যেত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার তিনবার বললে তখন জাহান্নাম নিজেই বলবে আল্লাহ মামুন তোমার কাছ থেকে জাহান্নামের পানাহ চায়, আমার কাছ থেকে আমার ব্যাপারে পানাহ চাইছে, তুমি ওকে আমার থেকে পানাহ দাও, জাহান্নাম নিজেই বলবে। তেমনি যদি কেউ বলে আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ তিনবার যদি বলে তো জান্নাত নিজেই বলবে আল্লাহ বেলাল আমার কাছে জান্নাত চাইছে, আল্লাহ তুমি ওকে আমাকে দান করো, মানে জান্নাত দান করো। তো জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে, এই জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের মধ্যে একটা মোনাজাত ফরজ করেছেন, যে মোনাজাত না করলে নামাজই হবে না, সেটা কি, সেটা কি বাসন আন্দাজ, যে মোনাজাত নামাজে না করলে নামাজ বরবাদ, সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাই না। আর এমন একটা মোনাজাত যে মোনাজাতকে ওলামারা বলছেন ওয়াজিব করতে হবে, সালাম ফেরার আগে চারটে জিনিস থেকে পানাহ চাইতেই হবে, সেটা চারটের মধ্যে একটা কি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে পানাহ চাইতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেক। তাহলে গিসলিন কাকে বলে বুঝতে পারলেন, রক্তপুঞ্জ জাহান্নামীদের খাদ্য হবে জাহান্নামীদের। বেশ, এই হলো চারটা খাবার, চারটা খাবার, আর দুনিয়ার বুকে তো অনেক খাবার খেয়েছেন, চব্য চস্য পেয় তারপর লেহ, হ্যাঁ এগুলো বোঝেন বাংলাতে, চব্য মানে যা চিবিয়ে খাওয়া হয়, চস্য মানে যা চুষে খাওয়া হয়, আর পেয় মানে যা পান করে খাওয়া হয়, আর লেহ্য মানে যা চেটে খাওয়া হয়, এইভাবে চার রকম খাবার। আর জাহান নামে চার রকম খাবারের নাম শুনলেন, কি কি শুনলেন একবার বলে দেন তো বাসানন্দার, প্রথমে কি বললাম জাক্কুম, তারপর দ্বিতীয় কি বললাম দারি, তৃতীয় কি বললাম কাঁটাময়, যে গলা আটকে যায় এমন খাবার, যা গলায় আটকে যায় যা গুসসাতিন খাবার, আর চার নম্বর কি বললাম রিসলিন, এই চারটা খাবার জাহান নামে পাবেন, আউযুবিল্লাহ যেন আমরা না পাই, আউযুবিল্লাহি জালিকা। তাই এবার জাহান্নামীদের পানীয় কি, আমাদের এখানে বহু রকম পানীয় আছে, কোল্ড ড্রিঙ্ক আছে, সফট ড্রিঙ্ক আছে, তারপরে সাদা পানি আছে, তাই না, জুস আছে, আসির যাকে বলি আমরা, বহু রকমের পানীয় আছে। জাহান্নামের কি পানীয় একবার শুনে নি, প্রথম পানীয়ের নাম হচ্ছে হামিম, প্রথম পানীয়ের নাম হামিম, এটা কি হুজুর, অত্যন্ত গরম ফুটন্ত পানি, অত্যন্ত ফুটন্ত পানি, টকবক টকবক করে ফুটছে, আর দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন একরকম, 70 গুণ তেজ বেশি, আর সেই আগুনে ফুটন্ত পানি, সেখানে পানীয় হবে হাযা ফালিয়াজুকু ফালিয়াজুকুহু হামিমু, হাযা ফালিয়াজুকুহু হামিমু ওয়া গাসাক, হ্যাঁ, এটা হচ্ছে কি যে হামিমুমা গাসসাক, যেখানে বলা হয়েছে সূরা সাদের 17 নম্বর আয়াতে, ওয়াফি সামিমিম ওয়া হামিম, ফি সামিউ সামুমিম ওয়া হামিম বলা হয়েছে সূরা ওয়াকিয়া 42 নম্বর আয়াতে, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারা পান করবে হামিম, সূরা ওয়াকিয়া 54 নম্বর আয়াতে বলা হয়েছে। এই হামিমের কথা আরো অনেক জায়গাতে আছে, সব জায়গা থেকে আমি সংগ্রহ করিনি, মোটামুটি জায়গা থেকে তুলে এনেছি যে আল্লাহ তাআলা কোথায় কোথায় এই হামিমের কথা বলেছেন, যেটা ফুটন্ত পানি, যা পান করলে জাহান্নামীদের নাড়ি ভুড়ি ছিন্ন হয়ে যাবে। তাহলে তো মারা যাবে হুজুর? না, মারা যাবে না। নাড়ি ভুড়ি ছিন্ন হলো আবার কি হয়ে যাবে? আবার ফিরে যাবে। মাসালুল জান্নাতি আল্লাতী ইউয়াদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মা, এখানে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলে শেষ দিকে বলছেন যে কামান হুয়া খালিদুন ফি নারি ওয়া সুকু মা আন হামিমান ফাকুত্তিআ আমআহুম, তার মানে এই জান্নাতি ভালো নাকি সেই জাহান্নামী ভালো যাকে জাহান্নামে পান করানো হবে ফুটন্ত পানি, যার ফলে তাদের নাড়ি ভুঁড়ি কি হয়ে যাবে? ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু ধ্বংস নষ্ট হবে না। দু নম্বর পানির নাম হচ্ছে গাসসাক। গাসসাক, এই গাসসাকটা কি? অতিশয় দুর্গন্ধময় তিক্ত, মানে তেতো, অথবা নিরতিশয় শীতল পানীয়। এই যে দুনিয়াতে গরমও খেতে ঠান্ডা, হুজুর গরম খাবেন না ঠান্ডা খাবেন? সেখানেও ব্যবস্থা আছে, গরম ঠান্ডা দুই রকমই। গরম পানীয় আছে খুব ফুটন্ত পানি, আর যদি বলেন না ঠান্ডা খাবো, তো এমন শীতল পানি যে হয়তো আপনি বুঝতেই পারছেন যে সেই শীতল পানি ভিতরে আল্লাহুল মুস্তাআন পান করতেই পারবেন না। এখানে কোথায় আছে কোরআনের মোটামুটি? হাযা ফালিয়াযুকু হামিম ওয়া গাসসাক, যেমন বলা হয় সূরা সাদের 17 নম্বর আয়াত, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সূরা নাবাতে, আমপারার প্রথম সূরা যেটা, সেই সূরাতে 24-25 নম্বর আয়াতে এই পানীয়ের কথা, গাসসাকের কথা বলেছেন। তিন নম্বর হচ্ছে সাদিদ। সাদিদ হচ্ছে এক প্রকার পানীয়, জাহান্নামীদের পচনশীল ক্ষত নির্গত পূজ রক্ত বা ঘাম যা তাদেরকে পান করতে দেওয়া হবে। মহান আল্লাহ বলেছেন ওখানে খাদ্য বলা হয়েছিল, তাই না? মানে একটু গাঢ় হবে হয়তো, তাই না? তবে তো খাদ্য হবে। আর এখানে পানীয় মানে একদম পানির মতো, এগুলো পাতলা করা হবে, এটাকে সাদিদ বলা হয়, সেটা পান করা, আসির করা হবে, আসির বানানো হবে। তাদের প্রত্যেকের সম্মুখে রয়েছে জাহান্নাম, এবং প্রত্যেককে পান করানো হবে পূজ মিশ্রিত পানি, যা সে অতি কষ্টে এক ঢোক করে গিলতে থাকবে, এবং তা গিলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ বলছেন মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়া ইউসকা মিম্মাইন সাদীদ ইয়াতাজাররাউহু ওয়া লা ইয়াকাদু ইউসীগু ওয়া ইয়াতীহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীদ। সূরা ইব্রাহিম 16-17 নম্বর আয়াতে ওই পূজ মিশ্রিত পানি তারা পান করবে, বা জাহান্নামীদের পূজ তারা পান করবে, যা সে অতি কষ্টে এক ঢোক করে গিলতে থাকবে। আমরা গরম পানি বা ঠান্ডা পানি একটু একটু করে খাই, তাই না? স্বাভাবিক, সেখানেও গিলতে পারবো না, কিন্তু খাবো একটু এক ঢোক করে খেতে খাবো। তা গিলা প্রায় অসম্ভব হয়ে পড়বে, গিলতে পারবে না, আর সর্বদিক হতে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না। চারিদিক থেকে যেন মরণ তাকে ঘিরে নিয়েছে, ঘিরছে, মরেই মরল মরল, কিন্তু সে মারা যাবে না, আর তারপরে থাকবে কঠোর শাস্তি। কঠোর শাস্তির জন্য তো করা হচ্ছে। আল্লাহ তাআলা চার নম্বর যে পানীয় দেবেন সেটা হচ্ছে গলিত ধাতু। ই বাবা, সীসা দেখেছেন? সীসা, সীসা টিনের মতো শক্ত, তাই না? কিন্তু আগুনে দিলে কি হয়ে যায়? গলিয়ে যায়, গলে যায়, দেখা। এই হচ্ছে এক প্রকার পানীয়। কিংবা তৈলকীটের ন্যায় কৃষ্ণবর্ণ। তৈলকীট বোঝেন? তেলের কীট বোঝেন? তেল অনেকদিন ধরে রাখলে তেলের নিচে কি বলে ওটাকে? কাঠ, কাঠ বলে তো, তেলের কাঠ। যাই হোক, ভালো বাংলাতে কীট বলে বা কীট বলে। তেলের যে কাঠ, সেই কাঠ গাঢ় হয়ে যায়, কিন্তু সেটা কাল দুনিয়া কালকে আসির হয়ে যাবে জাহান্নামীদের জন্য, কালো বর্ণ, গাঢ় দুর্গন্ধময় পানি, আবার দুর্গন্ধ আছে তাতে। এই হচ্ছে এর নাম কি? গলিত ধাতু। একে বলা হয়েছে যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা নাহাতা বিহিম সুরাদিকুহা। এটা কোন কোন সূরা? এটা যারা প্রত্যেক জুমাতে পড়েন, কোন সূরা এটা? যারা পড়েন না তারা বলতে পারবেন না। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহলি ইশবিল উজুহ বিসাস শারাবু ওয়া সাআত মুরতাফাকা। এই যে ধাতুর ন্যায় পানীয় দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। সূরা কাহাফ, সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই পানীয়র কথা বলেছেন যা তেলের কাটের মতো। অন্য এক জায়গায় সূরা দোখানের 45 নম্বর আয়াতে কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, তেলের কাটের মতো পেটে গিয়ে কি হবে, ফুটতে থাকবে। আল্লাহ মুস্তান। জাহান্নামীদের খাবার হলো, পানীয় হলো, হুজুর তারা কি ন্যাংটা থাকবে না কিছু পোশাক টোশাক হবে? জাহান্নামীদেরকে পোশাক দেওয়া হবে? জাহান্নামে কারা ন্যাংটা থাকবে? যারা ব্যভিচার ব্যভিচারে নেই তাদেরকে আল্লাহ ন্যাংটা অবস্থাতেই ওঠানামা করাবেন। কিন্তু অনেক লোককে কাপড় পরানো হবে। কিসের কাপড় হবে হুজুর? চলেন শুনি। জাহান্নামীদের পোশাক হবে এক প্রকার পোশাক, আল কাতরা। আল কাতরা মানে এই যে আলকাতরা আমরা যে লাগাই দেওয়াল রং লাগাই না, আলকাতরা। এই আলকাতরা কেন হবে একটু আগুন দিয়ে দেখেন না কি অবস্থা, সাঁক্রত হবে তাই না? এই জন্য আলকাতরার পোশাক বানানো হবে, আলকাতরা পোশাক বানানো হবে। কিভাবে হবে, কিভাবে সেটা আল্লাহ ভালো জানেন। কিভাবে আগুনের পোশাক হবে? আপনি তো কাপড় কেটে কাঁচি করে পোশাক বানান, আগুন দিয়ে আল্লাহ পোশাক বানিয়ে দেবেন। কিভাবে? যেমন আগুন দিয়ে ঘর বানাচ্ছেন, যেমন লোকে বরফ দিয়ে ঘর বানাচ্ছে, পানি দিয়ে ঘর বানাচ্ছে। এখন আপনি বলে পানির ঘর, পানির ঘরকে বলবে বরফের ঘর তাই না? বরফ তো পানি গুলে যাবে নষ্ট হয়ে যাবে, তেমনি আগুন দিয়ে আল্লাহ তাআলা ঘর বানাবেন, আগুন দিয়ে বিছানা বানাবেন, আগুন দিয়ে পোশাক বানাবেন। তো প্রথম পোশাকটা কিসের হলো? আল কাতরা। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতে বলছেন সারাবিলুহুম মিন কাতরান ওয়া তাগশা উজুহাহুম নার। তাদের সারাবিল হবে, সিরবাল মানে কি? হ্যাঁ আরবি ওয়ালারা, আপনি তো আরবে থাকছেন, সিরবাল মানে কি? সিরওয়াল জানেন না? বেশ, সেলোয়ার জানেন? সেলোয়ার ওই কাছাকাছি মানে, সেলোয়ার কামিজ। কোনটা সেলোয়ার, কোনটা পায়জামা? তো সে সারাবিল হোম, তাদের পায়জামা হবে কিসের? আল কাতরার। আর তাদের মুখটা আগুনে ঢাকা থাকবে। আচ্ছা, পোশাক হবে লোহা, লোহার পোশাক। কেন? যাতে করে আগুনের তপ্ত হয়ে সেই তাপটা আপনি ভিতরে কি করতে থাকেন, অনুভব করতে থাকেন। আর আগুনের ডাইরেক্ট আগুনের পোশাক হলে তো বুঝতেই পাচ্ছেন। হাদানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে যাতে ওদের চামড়া এবং ওদের উদরে যা আছে তা গলে যাবে। আর ওদের জন্য থাকবে লৌহ মুদগর ও সারাশি ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ কুবলামা আরাদু আন ইখরুজু মিনহা আন ইখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। খুবই দুঃখের কথা, জাহান্নামে আল্লাহ তাআলা ওদের জন্য কিসের কাপড় কাটবেন? কুত্তে আতলাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের আগুন থেকে তাদের কাপড় কেটে দেওয়া হবে, কাপড় পরতে দেওয়া হবে। আর তাদের অবস্থা কি হবে বুঝতেই পাচ্ছেন, ওদের উদরে যা আছে তা গলে যাবে আর চামড়াও গলে যাবে। আর ওদের জন্য থাকবে লৌহ মুদগর ও সারাসি, শুধু তাই না, মাকামে মিন হাদিদ ব্যবস্থা আছে তাই না? আপনি দেখেছেন চোরের শাস্তি দিতে কি করা হয়, ওই যে সারাসি দিয়ে নখ তোলা হয় তাই না? তাহার মুগুর দিয়ে কি করা হয়, আমি তো চাবুক দিয়ে মারা হয়, জাহান্নামে মুগুর থাকবে, মুগুর দিয়ে কি করা হবে, পিটানো হবে, পিটুনি দেওয়া হবে। আল্লাহ মুস্তান। যখনই ওরা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে, ওগো বের করে দাও আমাদেরকে, বের করো এখান থেকে, আমাদেরকে বের করো, ফেসেদেরকে বলবে তাই না, তখনই তাদেরকে আবার ওখানেই ফিরিয়ে দিয়ে বলা হবে আসাদ করো দহন যন্ত্রণা। না না, পালাবে কোথায়, কোথায় পালাবে, এইটাই তোমাদের ঘর, এখানেই তোমাদের থাকতে হবে, এখানেই তোমাদের খাদ্য পানীয়, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এই হচ্ছে মোটামুটি আমরা বুঝলাম যে দুনিয়ার বুকে যে আমরা খানা পান করি, খানা খাই, চব্য চস্য লেহ পেয় আর ঠান্ডা পানি না গরম, হুজুর ঠান্ডা খাবেন না গরম খাবেন, কেয়ামতের দিনেও সেই রকম ব্যবস্থা রাখা আছে জাহান্নামের মধ্যে। মোটামুটি আমরা সেই সম্পর্কে ধারণা নিলাম আজকে। কেন ধারণাটা নিলাম? যাতে করে মানুষ বুঝে যে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যেতে না হয়, এই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এমন পাপ করা যাবে না যে পাপের জন্য জাহান্নামে যেতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবে জাহান্নাম ওয়া নাউযুবিকা মিন আযাবিল কবর ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।